السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أمرا একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ক্ষেত্রে বলেছেন লাইসা মিন্না, মানে সেই ব্যক্তি আমার দলভুক্ত নয়, সেই ব্যক্তি আমার দলভুক্ত নয়। কোন কোন ব্যক্তি আল্লাহর নবীর দলভুক্ত নয় বা তার উম্মতের মধ্যে শামিল নয়, আমরা একটা এক পর্যায়ে আলোচনা শুরু করেছি। আজকে ছ নম্বর ব্যক্তিকে সেটা জানব, জালেম শাসকের জুলুমে সহযোগিতা করা। আপনার দেশের শাসক জালেম, যদি কেউ তার জুলুমে সহযোগিতা করে, তার জুলুমে সহযোগিতা করে, তার মানে তার যে অন্যায় অন্যায় আচরণ, অত্যাচার, স্বেচ্ছাচারিতা, যদি তাতে কেউ সহযোগিতা করে, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে আমার দলভুক্ত নয়। ক্ষমতাসীন শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না, এ কথা ঠিক, কিন্তু তার মানে এই নয় যে ইসলাম বিরোধী কাজে তার আনুগত্য করা যাবে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, খালেকের অবাধ্য আচরণ করে মাখলুকের বাধ্যতা করা যাবে না। আল্লাহ তাআলা স্রষ্টা, খালেক, তার অবাধ্য আচরণ করে যদি কোন সৃষ্টির আপনি বাধ্যতা করেন, তাহলে আপনি স্রষ্টাকে অসন্তুষ্ট করবেন, আর সেটা আপনার জন্য জায়েজ না। আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা মায়দা 2 নম্বর আয়াতে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ولا تعاونوا على الاثم والعدوان واتقوا الله ان الله شديد العقاب. সৎ কাজ ও আত্মসংযমে তাকওয়ার কাজে তোমরা পরস্পর সহযোগিতা করো, আর পাপ ও সীমা লঙ্ঘনের কাজে, অন্যায় কাজে একে অন্যের সাহায্য করো না। সুতরাং শাসক হোক চাহে অন্য কেউ হোক, যদি কোনো পাপ কাজে সহযোগিতা হয়, এমন কি কোনো ব্যবসাদার কোন ব্যবসায়ী হারাম কাজের ব্যবসা করতে পারে না, কোন চাকুরে এমন জায়গায় চাকরি করতে পারে না যেখানে হারাম কাজে, পাপ কাজে, অন্যায় কাজে সহযোগিতা হবে, এজন্য হাদিসে নিষেধ আছে। যদি কোনো শাসক জালেম হয় তাহলে তার সুরতি হয়েও না, সুরতি মানে কি, পুলিশ, এখানে বলে না সুরতি, সুরতা পুলিশ, তার পুলিশ হয়েও না, তার আরিফ হয়েও না, তার মানে তার জুলুমে সহযোগিতা করার প্রধান কেউ হয়েও না, যে তুমি তার তরফ থেকে লোককে লোকের উপরে অত্যাচার করবে, জুলুম করবে। সুতরাং জেনে শুনে কেউ অত্যাচারী ও দুর্নীতি পরায়ণ শাসকের তোষণ করলে, তার অত্যাচারে কোনো প্রকার সহযোগিতা বা সমর্থন করলে, সে মুসলিমদের দলভুক্ত থাকতে পারে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব বিন উজরাকে বললেন, আল্লাহ তোমাকে নির্বোধ আমিরদের শাসনকাল থেকে আশ্রয় দিন। কাব বললেন, নির্বোধ আমিরদের শাসনকাল কি? ইমারতে সুফাহা বলা হয়েছে নির্বোধ আমিরদের, যারা যাদের জ্ঞান বুদ্ধি নেই, যেটা ইচ্ছা হুকুম করে, যা ইচ্ছা হুকুম করে, জুলুমের হুকুম করে, তাদের শাসনকাল থেকে তোমাকে আল্লাহ পানাহ দিক। তো কাব বিন উজরা জিজ্ঞেস করলেন যে নির্বোধ আমির কেমন, নির্বোধ শাসক কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমারা ও ইয়াকুনুনা বাদি লা ইক্তাদুনা বিহাদি ওয়া লা ইস্তাউন ইস্তানুনা বিসুন্নতি ফামান সাদাকাহুম বিকাযিবিহিম ওয়া আনাহুম আলা যুলমিহিম ফাউলাইকা লাইসু মিন্নি ওয়া লাস্তু মিনহুম। এখানে হচ্ছে আমাদের বিষয় যে আমার পরবর্তীকালে এক শ্রেণীর শাসক হবে যারা আমার আদর্শে আদর্শবান হবে না এবং আমার তরিকা অবলম্বন করবে না, সুতরাং যারা তাদের দ্বারা, তাদের দ্বারে দ্বারস্থ হয়ে তাদের মিথ্যাবাদিতা সত্ত্বেও তাদেরকে সত্যবাদী মনে করবে এবং অত্যাচারে ফতোয়া দিয়ে তাদের অত্যাচারকে হালাল করবে, তাদেরকে সহযোগিতা করবে অত্যাচারে, তারা আমার দলভুক্ত নয় এবং আমিও তাদের দলভুক্ত নই। এখানে আমাদের বিষয়বস্তু সেটা হচ্ছে যে এইভাবে যদি অন্যায় সাহায্য করা হয় তাহলে আর একটা শাস্তি হচ্ছে তারা আমার হউজ কৌসরের পানি পান করার জন্য উপস্থিত হতেও পারবে না। আল্লাহ আকবার, কোন দিনে যেদিনে পিপাসা লাগবে আর সেই পানি ছাড়া কোথাও পানি থাকবে না, সমুদ্র শুকিয়ে যাবে, সমুদ্রেতে পানি নেই, তাহলে পুকুরে পানি থাকবে না কুয়োতে পানি থাকবে? কোথাও না, খালি হউজে কৌসরের পানি আছে। সেই দিনে এই শ্রেণীর মানুষরা আমার হউজে কৌসরের পানি পান করতে পারবে না। বাকি আরো হাদিস আছে, যে হাদিসে বলা হয়েছে কাব্বি নুজরা, রোজা হল ঢাল স্বরূপ, সদকা দান খয়রাত পাপ মোচন করে, এবং নামাজ হল আল্লাহর নৈকট্যদাতা, অথবা তোমার ইমানের দলিল। নামাজ হল ইমানের দলিল, বুঝতে পারছেন? হে কাব্বি নুজরা, যে মাংস সে মাংস দেহ সে মাংস বা দেহ বেহেস্তে প্রবেশ করবে না যা হারাম খাদ্যে প্রতিপালিত হয়েছে, তার জন্য দোজকই হল উপযুক্ত। হে কাব্বি নুজরা, মানুষের প্রাত্যহিক কর্ম প্রচেষ্টা দুই ধরনের হয়ে থাকে। কিছু মানুষ তো নিজেকে সৎকর্মের মাধ্যমে ক্রয় করে দোজক থেকে মুক্ত করে নেয়, আর কিছু মানুষ অসৎকর্মের মাধ্যমে নিজেদেরকে বিক্রয় করে ধ্বংস করে দেয়। এ হল হাদিস। আমরা এখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে যে শাসকের অন্যায় কাজে, স্বেচ্ছাচারিতার কাজে, জুলুমের কাজে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করা যাবে না। যদি কেউ করে সে আমার দলভুক্ত নয়, আমিও তার দলভুক্ত নই, আর আমার হাউজে কাউসেলের পানি তার কপালে নেই। নম্বর সাত, তীরন্দাজি বর্জন করা। তীরন্দাজি মানে তীর মারা, তো জানেন। যদি কেউ তীরন্দাজি শিক্ষা করে, শিক্ষা করার পর কেউ ছেড়ে দিল, অপ্রয়োজনীয় মনে করল, তীরন্দাজি কিসে কাজে লাগে? জেহাদ কাজে, জেহাদের কাজে লাগে, যুদ্ধের কাজে লাগে। তো যুদ্ধের কোন কৌশল শিক্ষার পর যে ইচ্ছাকৃত বর্জন করে সে ব্যক্তি আমার দলভুক্ত নয়, আর আমিও তাদের দলভুক্ত নই। এই হচ্ছে দূর থেকে নিক্ষেপ করে শত্রু নিধন করা, তীরন্দাজি করা সেই ক্ষেপণ পদ্ধতির অন্যতম, যে নিজের মধ্যে প্রতিপালিত সেই শক্তিকে নষ্ট করবে এবং শেখার পর তা বর্জন করবে। সে মুসলিমদের দলভুক্ত ও তাদের আদর্শ পথে থাকতে পারবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান উল্লিমার রামি সুম্মা তারাকা ফালাইসা মিন্না আও ফাকাদ আসা। মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তিকে তীরন্দাজ বিদ্যা শিক্ষা দেওয়া হল বা সে শিখল, তারপর সে তা পরিত্যাগ করল, সে আমাদের দলভুক্ত নয়, অথবা সে অবাধ্যতা করল। নম্বর আট, নারী পুরুষের পরস্পরের বেশ ধারণ করা। নারীকে দেখবেন পুরুষদের মতো চালচলন, লেবাস, পোশাক ধারণ করেছে, আর পুরুষকে দেখবেন মহিলাদের মতো চালচলন বা লেবাস পোশাক ধারণ করেছে। এবার তার ধরন বিভিন্ন ধরন আছে, ওলামারা বলে থাকেন। যেমন পুরুষরা ব্লাউজের রঙের শার্ট পরে, আর মেয়েরা ছেলেদের মতো প্যান্ট পরে, পুরুষরা মহিলাদের মতো মসৃণ গাল করে রাখে, তেমনি মেয়েরা ছেলেদের মতো ছোট ছোট চুল কাটে, ইত্যাদি বিভিন্ন ধরনের সাদৃশ্য হয়ে থাকে। ওলামারা যুগে যুগে ফতোয়া দেন যে এটা হচ্ছে মহিলাদের সাদৃশ্য আর ওটা হচ্ছে পুরুষদের সাদৃশ্য বলে থাকেন। ইসলামের রীতি হল নরনারী পুরুষ, নারী পুরুষ লেবাসে পোশাককে পৃথক থাকবে, তাদের পৃথক পৃথক বৈশিষ্ট্য আছে, আর পৃথক পৃথক তারা সাজে পোশাকে থাকবে, তাদের কেউ কারো লিবাস পোশাক বা চালচলনের অনুকরণ করবে না, একে অন্যের সাদৃশ্য অবলম্বন করবে না। ইসলামের এই নীতি যে অগ্রাহ্য উল্লঙ্ঘন করে, যে উল্লঙ্ঘন করবে এই নীতি সে মুসলিমদের দলভুক্ত থাকবে না। যে মুসলিমদের রীতিই মানে না, নীতিই মানে না, সে তাদের দলভুক্ত কি করে হতে পারে? হতে পারে না। এ পার্টির লোক যদি বি পার্টির অনুসরণ করে তাহলে সে এ পার্টি থাকতে পারে না, সে বি পার্টির লোক। যে পার্টি যে দলের অনুকরণ করবে, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিররিজাল, এমনিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমাদেরকে দেখবেন অনেক সময় আমরা এগুলো পড়ি, তখন দেখবেন অনেক সৌদি এসে বলে আন্তা সৌদি, তখন আপনি কি বলেন যে না আমি সৌদি নই, তবে সৌদি বলতে পারো কেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির অনুকরণ করে সে তাদেরই একজন। ও মাশাআল্লাহ, কি করে অবাক হয়। তো তাশাব্বুহ যদি আমি সৌদির করি, তবু আমি জানবো যে আমি মুসলিমদের সহযোগিতা করলাম, এ কি বলে, সাদৃশ্য অবলম্বন করলাম। কিন্তু যদি আমরা অমুসলিমদের সাহায্য কি বলে আপনার অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন করি, অনুকরণ করি, তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশেষ করে চাল চলনেও বটে, আকারে ইঙ্গিত কি বলে আপনার পোশাকে লেবাসে অমুসলিমদের অনুকরণ করা যাবে না, আর বিশেষ করে দিনের ব্যাপারে অমুসলিমদের অনুকরণ করা মোটেই যাবে না। সেটা তো বিদাত, বিদাতের ওপরে আবার কি যে অমুসলিমদের অনুকরণ করছেন। আমার ধর্মে ইসলামের উম্মতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে কি জন্মদিন মৃত্যুদিন পালন করার রীতি আছে? এবার যদি কোন জাতির, তার মানে নিজেদের জাতির মধ্যে নেই, তখন অন্য জাতির অনুকরণ করে যদি পালন করেন, তাহলে এটা কি হয়ে গেল? সামাজিক একটা রীতি আপনি প্রচলন করছেন এবং বিজাতির অনুকরণ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি যে জাতির অনুকরণ করে সে তাদেরই একজন। আর এখানে পরিষ্কার করে বলছেন, লাইসা মিন্না, সে ব্যক্তি আমার দলভুক্ত নয়। মান তাশাব্বাহা বিররিজালে মিনান নিসা, সেই মহিলা আমাদের দলভুক্ত নয়, আমার উম্মতের মধ্যে নয়, যে মহিলা পুরুষের বেশ ধারণ করে। ওলা মান তাশাব্বাহা বিননিসাই মিনার রিজাল, আর সেই পুরুষও আমার উম্মতের শামিল নয় যে পুরুষ মহিলাদের বেশভূষা ধারণ করে। নম্বর নয়, এটা আমভাবে যেটা আগেই বলে দিয়েছি, বিজাতির সাদৃশ্য অবলম্বন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, তার মানে প্রত্যেক জাতির পৃথক বৈশিষ্ট্য আছে, প্রত্যেক জাতির পৃথক, যেমন বললাম নারী জাতির পৃথক বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য কিন্তু পুরুষ গ্রহণ করতে পারে না লেবাসে পোশাকে। এখন যদি পুরুষরা ফোঁটা পরতে শুরু করে, কি বলে আপনার, লিপস্টিক পরতে শুরু করে, অবশ্য এক শ্রেণীর মানুষ আছে যারা না পুরুষ না নারী, যাদেরকে কি বলি আমরা, হিজরা, তো ওরকম পুরুষ যদি বলে যে হ্যাঁ আমি না ইধারকা না উধারকা, সেটা আলাদা কথা। কিন্তু যদি কোন পুরুষ মহিলাদের আচরণ নেয়, শাড়ি পরতে শুরু করে কিংবা মহিলা লুঙ্গি পরতে শুরু করে, তাহলে এগুলো কি, এক এক প্রত্যেক জাতির যে বৈশিষ্ট্য আছে, নারী হচ্ছে কোমলতা, কোমলতার বৈশিষ্ট্য আলাদা, সেটা পুরুষ ব্যবহার করতে পারে না। পুরুষের মধ্যে হচ্ছে কি, শক্তিমত্তা, হ্যাঁ, তো তাদের আচরণ আলাদা হবে। ছেলেরা মেয়েদের মতো কথা বলার চেষ্টা করবে না, আর মেয়েরা ছেলেদের মতো কথা বলার চেষ্টা করবে না, যেহেতু প্রত্যেক জাতির এক একটা বৈশিষ্ট্য আছে, নিজস্ব স্বাতন্ত্র্য আছে। মুসলিম জাতির উচিত নিজেদের স্বাতন্ত্র্য রক্ষা করে চলা এবং ধর্মে আচরণে পরিচ্ছদে চরিত্রে বিজাতির অনুকরণ না করা। বলুন হুজুর, আমরা তো এমন দেশে বাস করি যেখানে তো পাশাপাশি অন্য জাতির সাথে বসবাস করতে হয়। ওলামারা বলে থাকেন, যদি এইরকম হয়, যদি এমনিতে নিষেধ আছে যে মুশরিকদের এবং মুসলিমদের আগুন একে অপরের আগুন দেখা যাবে না, তার মানে কি আলাদা আলাদা বাস করো, কিন্তু সব জায়গায় এটা সহজ না। সৌদি আরবে যদি সহজ হয়, তো আমাদের উপমহাদেশে সহজ নয়। বাস করতে হলে কি করতে হবে, দুটো জিনিস মিলে একসাথে মিলেমিশে বাস করা যায়, সমস্যা নেই, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বাস করা যায়। কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার মানে দুধে চিনিতে মিশে যাওয়ার মতো নয়। মানে চিনি যেমন দুধে গুলে মিশে গেল, চিনি বোঝাই যাবে না যে এটা কি হিন্দু না মুসলিম, বোঝাই যাবে না যে এটা খ্রিস্টান না মুসলিম, এরকম না। তোমার পৃথক বৈশিষ্ট্য থাকবে, পৃথক স্বাতন্ত্র্য থাকবে। তো ওলামারা উদাহরণ দিয়ে বলেন, জানো এই চিনির মতো দুধে মিশে যেও না, যদি মিশতে হয়, থাকতে হয়, এক দেশে বাস করতে হয়, তোমার পৃথক বৈশিষ্ট্য থাকবে কেমন জানো, চানাচুরের মধ্যে বাদামের মতো, যেন চেনা যায় যে তুমি হচ্ছ পৃথক একটা জিনিস। চানাচুর, চানা মানে কি ছোলা, সেই ছোলাটাকে ভেঙে চুর করে চানাচুর হয়, তো শুধু চানাচুরও পাওয়া যায়, কিন্তু বাদাম মিশ্রিত চানাচুরও পাওয়া যায়। তো যদি একসঙ্গে থাকতেই হয়, এক প্যাকেটে থাকতেই হয়, তোমার যেন পৃথক বৈশিষ্ট্য থাকে, যেমন চানাচুরের সাথে বাদামের পৃথক বৈশিষ্ট্য আছে, তোমাকে দেখলেই চেনা যাবে, তোমার আচরণে চেনা যাবে, তোমার ব্যবহারে চেনা যাবে, তোমার আশাকে পোশাকে চেনা যাবে, পরিচ্ছদে চেনা যাবে, ইত্যাদি। সে মানুষ কিভাবে স্বজাতি দলভুক্ত থাকতে পারে যে মানুষ বিজাতির সভ্যতায় মুগ্ধ? সে যদি মনে করে যে না ওরাই ভালো, হ্যাঁ ওদের সভ্যতায় যদি মুগ্ধ হয় আর নিজের সভ্যতাকে যদি ছি করে ঘৃণা করে, নিজের সভ্যতা বলতে যেটা ইসলাম মানে নিজে পছন্দ মতো না, এক মুসলিম পরিবেশে বেআমল পরিবেশে যদি সব মুসলমানরা খারাপ হয় তাহলে সেটা কি ইসলামী পরিবেশ হলো না? ইসলামী পরিবেশ বলতে ইসলাম শরীয়ত যেটাকে সমর্থন করে, ইসলামী শরীয়ত কোথায় আছে? হাদিস ও সহি হাদিস এবং কোরআনে। আর ইসলামী পরিবেশে যেগুলো দেখা যায় সেটা কিন্তু ইসলাম নয়, তাই নাকি? ওই যে মনে আছে আমি আমার ওস্তাদের কথা বলেছিলাম, যখন তিনি ইসলাম গ্রহণ করেন তখন তার বাড়ির লোকেরা বহু বড় বড় মাথা নিয়ে এসে বলেছিল যে তুমি মুসলমান কেন হলে, হলে খ্রিস্টান হও, দেখো তাদের আবিষ্কার দেখো, তাকে তাদের দেশের উন্নতি দেখো ইত্যাদি ইত্যাদি, তুমি মুসলমান কেন? আরে কোর্টে যাও সেখানে মুসলমান, মারামারিতে দেখো মুসলমান, এই দাঙ্গাবাজিতে দেখো মুসলমান, মিথ্যাবাজিতে দেখো মুসলমান, মুসলমানরা দেখছো না কি অবস্থা? আর এরা সব জায়গায় মার খাচ্ছে, যেখানেই তাকাও আরবে আরবে মুসলমান মার খাচ্ছে, ইউরোপে মার খাচ্ছে, ওইখানে ভারতে মার খাচ্ছে, মুসলমানরা তো মার খাচ্ছে, এরা তো মার মার দাঙ্গার জাতি আর মার খাওয়ার জাতি। তো আমার ওস্তাদ কি বলেছিলেন, খ্রিস্টান কেন হলাম না, কেন আমি নিজের ধর্ম বর্জন করলাম, আমি ইসলাম কেন গ্রহণ করলাম, কি দেখে ইসলাম গ্রহণ করলাম? আমি কিন্তু মুসলমানদেরকে দেখে ইসলাম গ্রহণ করিনি, আমি ইসলামকে দেখে ইসলাম গ্রহণ করেছি। এই হচ্ছে জ্ঞানী মানুষ। পক্ষান্তরে আরেকজন বড় মাথা, সে ইসলামের প্রশংসা করত, আমি নাম নিচ্ছি না, বড় মাথা ইসলামের প্রশংসা করত, তাকে যখন বলা হলো যে আপনি তো ইসলামের প্রশংসা করেন কেন মুসলমান হয়ে যান না, সে বলল আমি পিপাসার্ত ছিলাম, আমার মনে পিপাসা ছিল, খুঁজতে খুঁজতে আমি সুন্দর পানির দিশা পেলাম, এক কাজল জলা দিঘি, সেখানে নেমে আমি পানি পান করব, দেখছি পানির উপরে মরা ভাসছে, তাই সেই পানি আমি পান করতে পারলাম না। কি বুঝলেন? যে ধর্ম সত্য ধর্ম বলে আমি জানলাম, আমি কিন্তু মুসলিম নই, ইসলামকে আমি সত্য ধর্ম বলে জানি, কিন্তু মুসলমানদের অবস্থা দেখে আমি ইসলাম গ্রহণ করতে পারলাম না। এটা জ্ঞানী লোক না কে জ্ঞানী লোক? আল্লাহু আকবার। এই হচ্ছে পার্থক্য। বুদ্ধি থাকলে যে সবসময় বুদ্ধি কাজে লাগানো যাবে না, যত বড় বৈজ্ঞানিক হোক সে অজ্ঞানী, যদি বুদ্ধিকে সঠিকভাবে ব্যয় প্রয়োগ করতে না পারে সে যত বড়ই বৈজ্ঞানিক হোক সে হচ্ছে অজ্ঞানী। এখানে দেখেন ইসলামের সাথে মুসলিমদের সাথ কি হল, যদি মুসলমানরা ইসলামকে না মানে তো ইসলামের কি দোষ? ইসলামের কোনো দোষ হতে পারে না, বুঝতে পাচ্ছেন? এই জন্যই এই কি বলে ফার্সিতে বলে যে কি বলে, যার মানে হচ্ছে আর কি যে আসলে ইসলাম কোথায় আছে, কবরে আছে। ইসলাম কবরে আছে তার মানে কি? তার মানে যারা পার হয়ে গেছেন নবী সাহাবি এদের মধ্যে ইসলাম ছিল, বাকি এইসব দেখছো কিনা এরা হচ্ছে ইসলামের কুলাঙ্গার। তো মোট কথা হচ্ছে ইসলামের পরিবেশ দেখে নয়, বরং ইসলাম দেখে যারা ইসলামকে চেনে তারা হচ্ছে জ্ঞানী মানুষ, আর নিজেরা নিজেদের আমল দেখে এরা মানে মুসলমান দেখে। আপনি দেখবেন যখনই বলা হবে সহি আকিদা, দেখবেন অনেক মানুষ হচ্ছে সহি আকিদা, সহি আকিদা ওরা হচ্ছে কি, সহি আকিদার লোককে এখন কি বলে, যখনই হবে তুই এই পড়ছিস এই হচ্ছিস এই হচ্ছিস, আরে এরা তো বোম ফাটায়, এরা যে সর্বনাশ, মানুষ খুন করে। দেখছেন পরিবেশ দেখে এরা কিন্তু আসল জিনিসটা জানছে না, দেখছে না, চট করে আপনাকে পৌঁছে দেবে কোথায়, জঙ্গি, একবার জঙ্গি বলে দেবে, দাঁড়িয়ে রাখলে আরে জঙ্গি হয়ে যাচ্ছে, সেখান থেকেই বাড়ির লোকে বলছে, বাড়ির লোকে ভাবি বলছে এখন থেকে জঙ্গি হয়ে যাচ্ছ ভাই, জঙ্গি মানে দাঁড়িয়ে রাখলে জঙ্গি, তার মানে ওরা হচ্ছে যে যেটাই কালো সেটাই জাম, চকচক করলেই সোনা, তাই না, আর সাদা হলেই চর্বি। এ হচ্ছে এক বেউকুফের লোক, বেউকুফের দল যারা এরকম ধারণা করে, কথা ঠিক না। বিজাতির উন্নতি দেখে আয় দেখে তারা মুগ্ধ হয়, সে মানুষ কিরূপে নিজে জাতিভুক্ত থাকতে পারে যে মানুষ বিজাতির অনুরূপ সাদৃশ্য গ্রহণ করে, এবং নিজের স্বাতন্ত্র্যকে বিকিয়ে দেয়, বিলিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না, সে ব্যক্তি আমার দলভুক্ত নয়, মান তাশাব্বাহা বিগাইরিনা, যে আমাদেরকে ছেড়ে অন্য কারো সাদৃশ্য, অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করে। লা তাশাব্বাহু বিল ইয়াহুদ, তোমরা ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করো না। ওয়ালা বিন নাসারা, আর খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করো না। ফাইন্না তাসলিম আল ইয়াহুদ ইল ইশারাতু বিল আসাবে ওয়া তাসলিমুন নাসারা আল ইশারাতু বিল আকুফ, কেননা ইহুদিদের সালাম আঙ্গুলের ইশারায় এবং খ্রিস্টানদের সালাম হাতের ইশারায়। দেখছেন, সালামেও কোন বিজাতির অনুকরণ করা যাবে না। এই যে ইশারায়, ওদের মুখে সালাম নেই, ইশারাতে, এই হচ্ছে সালাম। বুঝতে পারছেন, এই সালামেও অমুসলিমদের অনুকরণ করা যাবে না। হুজুর, আমরা তো অনেক সময় ইশারায় সালাম দিই, দিনা দিনা অনেক সময় গাড়ির ভিতরে আছে, গ্লাসের ভিতরে শুনতে পাবে না, অনেক সময় দূরে যাচ্ছে, তাই না? এরকম করে ইশারা করি, জায়েজ না জায়েজ? জায়েজ, কারণ শব্দ শোনানো যাবে না, চিল্লানো যাবে না, সেখানে দার্স চলছে, ক্লাস চলছে, সেখানে কথা বলা যাবে না। তো ইশারায় সালাম দেওয়া যাবে, কিন্তু শর্ত হলো কি, মুখে বলতে হবে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আসতে বলুন, কিন্তু বলতে হবে। আর মুখে না বলেই যে সালামটা, সেটা হয়ে গেল কাদের, ইহুদি খ্রিস্টানদের। আল্লাহুল মুস্তাআন। বুঝতে পাচ্ছেন, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে ঠিক জায়গাতে গিয়ে বলছেন যে তোমরা এই যে এটা করছো, এটা ওদের। দেখবেন অনেকে কোরআন পড়ে, কোন হাফেজি খানা দেখেছেন, হাফেজি খানা যারা হাফেজ সাহেবরা আছেন, দেখবেন কেন এইভাবে কোরআন পড়ে, আরে বাপরে, আর দলে দলে সব পড়ছে, দেখেই এক আজীব লাগছে, এরকম করে কোরআন কেন পড়ে হাফেজ সাহেব? হাফেজ সাহেব বলে ঘুম না, ঘুম চলে আসবে, এরকম কথা হলো ঘুম চলে আসবে। এটা করা যাবে না, কেন জানেন? ইহুদি নাম কেন হয়েছে ইহুদ? ইহুদ মানেই হচ্ছে হিলা, তাওরাত পড়ার সময় ওরা হিলা। আপনারা দেখবেন ইন্টারনেটে, ইউটিউবে যদি দেখেন কোন সময় ওরা কিভাবে তাওরাত পড়ছে, দেখবেন আমাদের হাফেজি খানাগুলোতে হাফেজিয়া মাদ্রাসার ছাত্রগুলোর মতো এরকম করে পড়ছে, তাই না? হাতে বলা যাবে এটা বিজাতির অনুকরণ, খবরদার করবে না। মাদ্রাসার ছাত্ররা, তোমরা পড়াশোনা করার সময়ে স্থিরভাবে করো, যদি ঘুম আসে তার অন্য ব্যবস্থা আছে, ঘুম ছাড়াবার জন্য এইভাবে দুলবে, এই দোলা কিন্তু বিজাতির অনুকরণ হয়ে যাচ্ছে। মোট কথা, যেটাই বিজাতির অনুকরণ হবে সেটা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে যে ব্যক্তি যাদের অনুকরণ করছে তাদেরই দলভুক্ত। ওয়ালাইসা মিন্না মান আমিলা বিসুন্নতে গাইরিনা, যে আমাদের, সে আমাদের দলভুক্ত নয় যে আমাদের ছাড়া অন্যদের রীতি অনুসরণ করে কাজ করে। যদি মুসলমান হতে হয়, মুসলমানের রীতি অনুসরণ করো, মুসলমান হতে হয় মুসলমানের লিবাস পোশাক ধারণ করো, আর অন্য রীতি যদি কেউ ধারণ করে তাহলে সে তাদের দলভুক্ত। নম্বর দশ, দশ নম্বর হচ্ছে এমন এক হতভাগা, যে হতভাগা ঘর ভাঙে, ঘর ভাঙা, বুঝতে পারছেন বলছি, কারো স্ত্রী বা চাকরকে তার বিরুদ্ধে পরিচিত করা, প্ররোচন দিয়ে, প্ররোচনা দিয়ে, প্রলোভন দিয়ে তাকে ভাঙিয়ে দেওয়া, কান ভাঙানো, মানে এমন ভাবে ভাঙাবে, তার বউয়ের সাথে এমন কথা বলবে, এমন কিছু ধারণা দেবে যে সে স্বামীর প্রতি বিরূপ হয়ে যাবে, হঠাৎ করে এমন সময় আসবে সে স্বামীর কাছ থেকে তালাক নিতে চাইবে। আর চাকর, এখন বর্তমানে আর দাস, সেই দাস প্রথা তো আর নেই, কিন্তু আমাদের ঘরে ঘরে কি থাকে, কাজের লোক থাকে, কাজের মেয়ে থাকে, কিংবা দোকানে কর্মচারী থাকে, তো তাদের কাছে গিয়ে এমন একটা ফুস মন্ত্র দেওয়া যে বলবে আপনার কাছে আমি আর কাজ করব না, এমন একটা ফুস মন্ত্র দেবে। সেই ফুস মন্ত্রে দেখবেন সেই কাজের লোক এমন সময় আপনার কাজ ছেড়ে চলে গেল যে আপনার একবারে অথৈ অবস্থা, যে কিভাবে আমরা কি সংসারে, সংসার কিভাবে চলবে, রান্নাবান্না কিভাবে হবে, ইত্যাদি ইত্যাদি ঝামেলায় পড়ে যাবেন। এই এক শ্রেণীর শয়তান আছে, শয়তানের কাজ এটা না, ফুস মন্ত্র দেওয়া কার কাজ? আল্লাযি ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবস্থা দিয়েছেন, মন্ত্র দিয়েছেন, এই শ্রেণীর শয়তান থেকে পানাহ চাইতে হবে। যারা সংসার ভাঙে, যারা সংসারের সুখ শান্তি ভাঙে, সকাল সন্ধ্যায় তিনবার করে তিন কুল পড়তে হবে। এক কুলের মধ্যে কি আছে? আল্লাযি ইউওয়াসওয়িসু কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই খান্নাসের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে পানাহ চাইছি আল্লাহর কাছে, নাসের রবের কাছে। এর কাজ কি? আল্লাযি ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যারা বুক মানুষের বুকে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়, কান ভাঙানি দেয়, প্ররোচনা দেয়, প্রলোভন দেয়, এরা কারা? মিনাল জিন্না ওয়ান নাস। জিনও আছে আর শয়তান, জিনও আছে কি বলে মানুষও আছে, দুই রকমই শয়তান। ব্যাস চলেন দেখি একটু আলোচনা করি। অনেক সময় মানুষ পরের পিছনে লাগে, ফলে কিছু না পেলে তার স্ত্রী ও ভৃত্যকে তার বিরুদ্ধে প্ররোচিত করে। অনেক সময়ে মানুষের প্রতি দুশ্মন করে, অথবা ওই লোকের বউকে পছন্দ করে। বহু মানুষ আছে, দুঃখের বিষয় যে দেখবেন অনেক মানুষ বিবাহিত মেয়েকে বিয়ে বিবাহ করতে চায় না, একবার বিয়ে হয়েছে লোকে কেন বিয়ে করব, তাই না? অনেক মেয়ে আছে যে ছেলে, মেয়েটা আবার ছেলেও আছে, সে ছেলে ছেলে হলে মেয়ে বিয়ে করব না, এই ধরনের মন মানসিকতা অনেকের আছে। কিন্তু অনেক মানুষ আছে তিন চারটে ছেলের মা তার সঙ্গে পরকিয়া, তোমাক তুমি ছাড়া বাঁচব না, তাকে ঘর থেকে বের করে নিয়ে যাওয়া, ছেলে মেয়ে হয়তোবা খুন করে কিংবা বাড়িতে রেখে তাদেরকে কাঁদিয়ে চলে যায়, গিয়ে টাটা বাই বাই করে কোথায় যায়? কোর্টে যায়। কোর্টে গিয়ে কি করে? লাভ ম্যারেজ, ম্যারেজ রেজিস্ট্রি করে বিয়ে, দেখো আমার সার্টিফিকেট আছে, আমি বিয়ে করেছি। এই বিয়েগুলো কি হালাল? এগুলো ব্যভিচার। বিবাহিত মেয়ের বিয়ে হতে পারে তালাক ছাড়া? হাই হাই হাই। তো কেউ আবার করতে চায় না যে একবার বিয়ে হয়েছিল, আমাদের দেশে বলে ঝুটা এটো উচ্ছিষ্ট, দেখ এই ব্যবহার করা জিনিস, হ্যাঁ এটা কি বলে? সেকেন্ড হ্যান্ড, তাই না? এখানে কি বলে? কি আরবিতে কি বলে সেকেন্ড হ্যান্ড কে কি বলে? মুস্তামাল। এটা মুস্তামাল, দেখবেন দোকানের কাপড় আর মুস্তামাল কাপড় কোথায় বিক্রি হয়? ফুটপাতে, তাই না? ফুটপাতে দেখবেন মুস্তামাল কাপড় বিক্রি হচ্ছে, মুস্তামাল জিনিস যন্ত্রপাতি বিক্রি হচ্ছে। আর যেটা একদম নিউ আনকোর যাকে বলে, সেটা কোথায় পাওয়া যায়? প্যাকেট করা মাল দোকানে পাওয়া যায়। কিন্তু কিছু মানুষ আছে মুস্তামালকে যেন প্রাধান্য দেয়, একবারে তার ঘর থেকে বের করে নিয়ে গিয়ে আবার সঙ্গে সঙ্গে বিয়েও করে, আবার যাতে করে হ্যাঁ, আর এমন মোল্লাও পাওয়া যায় বিয়ে পড়ানোর জন্য। আর আমাদের দেশের আইন তো আছেই, সমস্যা নেই, আইন তো সাথেই আছে। তো এই রকম এই ধরনের মানসিকতার মানে এদেরকে দেখেই ভাবতেই অবাক লাগে। কিছু পাওয়ার জন্য হতে পারে, ওই মেয়েকে যদি নিয়ে যায় তো তার ধন সম্পত্তি ইত্যাদি অলংকার তাদের কান ভাঙিয়ে প্রলুব্ধ করে, তাদেরকে ভাবতে অবাক লাগে। অনেক সময় সেই পুরুষ কোন ধর্ষিতা যুবতী ও কিশোরীকে বিবাহ করতে চায় না, যদি দেখবেন কোন মেয়েকে ধর্ষণ করা হয়েছে সে মেয়েকে চট করে কেউ বিয়ে করে না। দেখবেন ধর্ষণ করা পরে যখন সে বয়ান দেয় তখন কি করে? মুখটাকে মুখটাকে হয় নিজের ওড়না দিয়ে ঢাকে, আর না হয় মিডিয়াওয়ালারা কি করে তার মুখের উপরে একটা সংসার করে, তাই না? সংসার করে কেন? যাতে করে পরিচয়টা প্রচার না হয় এবং পরে এর বিয়ে হতে অসুবিধা না হয়। হে এক শ্রেণীর মানুষ, আর সেই পুরুষ ধর্ষিতা যুবতী কিশোরীকে বিবাহ করতে চায় না, অথচ বিবাহিতা রমিতা সন্তানবতীকে পছন্দ করে তাকে তার জীবন সঙ্গিনী বানাতে চায়, এই পুরুষই কি অবাককাণ্ড! এরই নাম হচ্ছে অবৈধ প্রেম পরকিয়া। আর প্রেম বড় দেওয়ানা বড় বেয়ারা, প্রেম বড় দেওয়ানা বড় বেয়ারা, এর কোন নিয়ম নীতি নেই, অনিয়মে চলে, খাম খেয়ালি পোনা। এই যে আমরা বলি না প্রকৃতির খাম খেয়ালি পোনা, এখন তিতলি এসেছে, তিতলি নাম শুনেছেন? তিতলি, তিতলি মেয়ে ছেলের নাম হয়, কিন্তু তিতলি আবার ঝড়ের ঘূর্ণিঝড়ের নাম। কোন নিয়ম নীতি আছে? এখন এই সময় বৃষ্টি হওয়ার সময় এই সময় চলে এলো, মাতিয়ে দিয়ে গেল, প্রেম এমন জিনিস যে প্রেমের ঝড় যখন সৃষ্টি হবে কোন নিয়ম নীতি নেই, কার ওপর দিয়ে যাচ্ছি, ফুলের বাগান দিয়ে না ধানের ওপর দিয়ে না পাহাড়ের ওপর দিয়ে আমার দেখার দরকার নেই। প্রেম হচ্ছে এমন দুর্নিবার, যখন আসবে ও কারো মান খাতির নেই, কে কার জন্য কার সম্মান গেল, আমার কুরের সম্মান গেল, আমার মা বাপের সম্মান গেল, আমার আমার বংশের সম্মান গেল, আমার দাদার সম্মান না, আমার ভাইয়ের সম্মান গেল, দেখবে না, বাস এসে গেছে ঝড়, আর কিছু মানার কোনো দরকার নেই। এই জন্যই বহু স্বামী তার স্ত্রীর সাথে বাইরের কোন পুরুষের সাথে যোগাযোগ রাখতে দেয় না যদিও সে আত্মীয়। কেন বলুন তো? গায়রাত বলে। কে কি বলে? গায়রাত। আর যে যোগাযোগ রাখতে দেয় তাকে কি বলে এর বিপরীত? হা, যে তার স্ত্রী সঙ্গে অন্যকে অনিষ্ট নুষ্টি ফুষ্টি করতে তাকে কি বলে? দায়ুস। দায়ুস জান্নাতে যাবে না। যোগাযোগ রক্ষা করা কি জানেন? আপনি দেখেন, আপনি আপনার বন্ধু আছে, সে বন্ধু বন্ধু আপনার সঙ্গে বন্ধুত্ব, বাড়িতে নিয়ে গেলেন, আপনি আপনার স্ত্রীকে দিয়ে রান্না করে খাওয়ালেন, আর ভাবির রান্না সাংঘাতিক, চা করলো, চায়ে মজাই হয়নি, আর বললো আরে বাপরে চা এরকম যা জীবনেই খায়নি। দেখেন এখান থেকে শুরু হচ্ছে ওয়াসওয়াসা, এখান থেকে শুরু হচ্ছে। অনেক স্বামী বুঝতে পারে না, আমার বইয়ের নাম করছে, ফুললে মোড়া হয়ে যায়, আঙুল ফুলে কলা গাছ, বেলুন ফুলবে, ফুললো ফুললো, এইক্ষুনি বাস্ত হবে আর কি, আমার বইয়ের নাম হচ্ছে, মাশা আল্লাহ বউ বটে, ভাই ভাবির রান্না সাংঘাতিক। দেখেন এই প্রশংসাটা যাতে না হয় সেটা কি উচিত পুরুষের? আপনার সঙ্গে বন্ধুত্ব আছে, আপনার বইয়ের সাথে না। আর যদি বলেন যে না, দেখবেন অনেক সময় এলো, দরজা ধাক্কা দিল, কে? অমুক। আমার তো কি বলে, বাড়িতে তোমার ভাই নেই, বাড়িতে তোমার ভাই নেই, মেয়ে ঠিক আছে, তার মানে দরজা খুললই না। আর এক শ্রেণীর মানুষ তো, এক মহিলা আছে যে ও আসুন আসুন আসুন, এসো এসো এসো, ঘরের ভেতরে ঢুকিয়ে গল্প স্বল্প চা পানি, হ্যাঁ কেউ থাক আর না থাক, কিন্তু কোনো কোনো মেয়ে চালাক আছে, বাড়িতে কেউ নেই, আমি খুলবো না, যদিও আমার কি আমার স্বামীর বন্ধু হোক, ভাই হোক, যেই হোক, আত্মীয় হোক, বাড়িতে নেই, এখন উনি বাড়িতে নেই বা ও বাড়িতে নেই। এই ব্যাপারে ঘুরে গেল, গিয়ে বলল কাজল তোমার বাড়িতে গেলাম, তোমার বউ দরজাই খুলল না, এ সে কাজল তো একেবারে আগুন, এই আমার বন্ধু এসেছিল, তুমি দরজা খুলে নেই, তুমি এত বড় বেকুব, আমার অপমান করলে, এই দেখেন শুরু হয়ে গেল এখান থেকে, এইখান থেকে সর্বনাশটা হল। ঠিক আছে, আপনি বন্ধুর সঙ্গে গল্প করছেন, গল্প করতে করতে বলল ভাই ভাবিকে সালাম বলে দিন, আপনি এসে দেখবেন যারা একটু একটু গায়রত থাকে, একটু গায়রত থাকে, তারা কিন্তু এই সালামটা ভাবিকে দেবে না। কেন বলুন দেখি? এই সালামটা পৌঁছে দিলেই এখান থেকে একটা সূত্র শুরু হয়ে যাবে, বউ ভাববে বাবারি আমাকে অমুক সালাম দিচ্ছে, বাস হয়ে গেল শুরু। অনেকেই দেখবেন সালামটা পৌঁছায় না, দেখবেন অনেক সময় প্রশংসা করে, বাইরে প্রশংসা করছে বন্ধু তার স্ত্রী, সেই স্ত্রীর প্রশংসাটা বা স্ত্রীকে সে শোনায়, অমুক না তোমার প্রশংসা করছিল, সেখানেও কি হবে? ঠিক এই ধরনের সর্বনাশ শুরু হয়ে যাবে। ঠিক আরো বলছি তো, যেমন চাচাতো খালাতো মামাতো ফুফাতো ভাই বা স্কুলের সহপাঠী বন্ধু সাথে যোগাযোগ রাখতে নিষেধ করে, এ হচ্ছে চালাক স্বামী, যার আর উপহাসের পাত্রদের কথাই স্বতন্ত্র। উপহাসের পাত্র কারা? উপহাসের আপনার পুরুষের উপহাসের পাত্রীকে ভাবি? আপনারা কোন সমাজে বাস করেন? আমাদের উপহাসের পাত্রী কেউ নেই যার সঙ্গে মজাক করা হয়, মস্করা করা হয়, রসিকতা করা হয়। মেয়েদের মধ্যে কে? ভাবি আর শালি। আরে সে বাগানের, সে বাগানে ফুল ফোটে না যে বাগানের না থাকে মালি, আর সে বিয়েতে কবুল বলো না যে দাঁত না থাকে শালি, উরে বাবরে কেলি কুঞ্চিকা। তো শালি হচ্ছে, এটা শালি হচ্ছে কি? মস্করা, মস্করা রসিকতা করার পাত্রী, আর ভাবি হতায় তাই না? তো এই যে এদের সঙ্গে যে উপহাসের পাত্রী, আর মহিলার জন্যে কে? দেবর। মহিলার জন্য কে? দেবর। কোন মুসলিম নারীর দেবর হতে পারে? দেবর মানে কি? দ্বিতীয় বর। মুসলমান নারীর বর কটা হয়? একটা। তো দেবর আছে বলছে একটা, আর একটা ফাও। যেমন এরা বলে সব বিয়ে করে আনলাম, শালি হচ্ছে ফাও, শালি হচ্ছে কি বলে ওটা, আধা ঘরওয়ালি। যখন উর্দু ওয়ালারা বলে আধা ঘরওয়ালি, শালি আধা ঘরওয়ালি। হ্যাঁ, তার মানেই হচ্ছে যে আধা ঘর। আপনার স্ত্রীর অসুখ হয়েছে, কে খিদমত করবে? আপনার শালি। আপনার স্ত্রীকে হাসপাতালে দিয়ে এসছেন, কদিন থাকবে, বাচ্চা টাচ্চা হবে, আপনার খিদমতটা কে করবে? শালি। আপনার মাথাটা যন্ত্রণা করছে, আপনার বউ ব্যস্ত আছে কাজে, কে মাথা টিপে দেবে? শালি। বুঝতে পারছেন? এই স্ত্রীর ক্ষেত্রে আপনার বন্ধু হচ্ছে রহস্যের পাত্র। যেমন দেওর বলা হয়, যেমন বুনাই। বুনাই মানে কি? নন্দাই, নন্দাই। আমার দেশে বলে নন্দাই। এই নন্দাইকে কি বলে? নন্দা। আনন্দ দেয় নারীকে, এদের মধ্যে রসিকতা চলে ইত্যাদি। আর তা অনেক সময় স্বামীর দেওয়া আনন্দ থেকে বেশি মজাদার। এ তো মিনসে, শাশুর শ্বশুর দেওরা ভালো, মিনসে কপাল পোড়ায়। গান শোনেন না? আল্লাহ আকবার। এই যে গান বাজছে, মার্কেটে বাজছে, আপনার সমাজে বাজছে, এ থেকে আপনি আন্দাজ করতে পারেন যে পরিবেশের অবস্থাটা কি। এই দেখছেন, আপনি হঠাৎ করে ভাবিকে টেলিফোন করলেন, ভাবি হয়তো বাড়িতে করলেন ল্যান্ড ফোন, ভাই নেই, ভাবি ধরল, ভাবি কেমন আছো? এই আল্লাহ যেমন রাখে ভাই, সংসারে অভাব যাচ্ছে। ডাট বলে দিল, কথাবার্তার মাধ্যমে বলে দিল, সংসারে অভাব যাচ্ছে। তখন ওদিক থেকে কে বলছে? সে পুরুষ, যাই হোক, বন্ধু হোক, দেওর হোক, যাই হোক, আমরা তো বাড়ি বানলাম, বাড়ি করলাম, টাইল লাগিয়েছি বাড়িতে, এসি লাগিয়েছি, গাড়ি কিনেছি ইত্যাদি ইত্যাদি। কেমন আছো? একটা হয়ে গেল, ওটা কি হলো? ডোজ। ওটা আলাদা হয়ে গেল। আর একটা কথোপকথন শোনেন, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তারপর কথায় কথায়, এই ছুটিতে কোথাও বেড়াতে যাওনি? কোথায় যাব আর ভাই, বাড়ির চার দেওয়ালের মধ্যে চিরবন্দিনী, কোথাও নিয়ে যেতে চায় না আমাকে, তার সময়ই হয় না। দেখবেন অনেক মেয়ে আছে বেড়াতে পছন্দ করে, পার্কে যাব, মার্কেটে যাব, তারপরে মেলা যাব, সিনেমা দেখতে যাব, কি আত্মীয়র বাড়ি যাব, কি কোনো ওই কি বলে যেগুলোতে পর্যটন কেন্দ্র, ওখানে উত্তরবঙ্গে যাব, পাহাড়িতে যাব, এখানে নানা জায়গাতে মানে ছুটি কাটাতে যাব, পয়সা খরচ করব, পয়সা ফোটাবো। তো এই বেচারি ওসব পছন্দ করে না। মুসলিম ইসলামী মাইন্ডে যারা হবে তারা পছন্দ করবে, এসব বেশি পছন্দ করবে না। আরে বাইরে গেলে বিপদ আছে, বাইরে গেলে বেপর্দা আছে, বাইরে গেলে অনেক অসুবিধা আছে। খাওয়া, এই যে আমরা খাই বাইরে গিয়ে, এই যে আমরা এই মুরগিগুলো খাচ্ছি, জানেন কে জবাই করেছে মুরগিগুলো? জানেন এটা জ্যান্ত মুরগি ছিল না মরা মুরগি ছিল? কত অসুবিধা, কত অসুবিধা। বাইরে গিয়ে হোটেলে বসে বা দাও মাংস, কুকুরের গোস্ত খাচ্ছ না গরুর গোস্ত খাচ্ছ জানো? কত রকম অসুবিধা আছে। বাইরে যেতে পছন্দ করে না যারা ইসলাম মাইন্ডে, দেখবেন বহু অসুবিধা আছে। আরে বেচারি একজনকে নিঃশ্বাস কি বলে, নিঃশ্বাস, হাই নিঃশ্বাস ফেলে বলছে আর কোথা যাব ভাই, চার দেয়ালের মধ্যে বন্দি, কবরের মধ্যে বন্দি আছি, কোথাও নিয়ে যায় না, কোথাও তার সময়ই হয় না। সব সময় ব্যবসা নিয়ে ব্যস্ত, সব সময় চাকরি নিয়ে ব্যস্ত, কাজ নিয়ে ব্যস্ত। তখন ওই তরফ থেকে বলে, আমরা তো অমুক জায়গা দেখে এলাম, অমুক সমুদ্র তীরের মাঝে হাওয়া খেতে গেলাম, ওরে বাবা হিসেবে গেলাম, কি সুন্দর ছিল ভাবি। আর যেভাবে বলল, তখন মহিলার মনটা কেমন হবে জানেন? আহারে যদি আমার এইরকম স্বামী হতো, তাই না? হয়ে গেল একটা ফুসমন্ত্র হয়ে গেল। কি ব্যাপার, গায়ে যে অলংকার দেখছি না, এটা বেপর্দা পরিবেশের। গায়ে যে অলংকার নেই, হাতে চুড়ি নেই, কানে কোনো অলংকার নেই, কি ব্যাপার, অলংকার শূন্য কেন? আরে তুমি ছেঁড়া কাপড় কেন পরে আছো? ভাবি কি করব ভাই, যার জন্য সাজগোজ করি সেই তো পছন্দ করে না, তাই না? যে যার জন্য সাজগোজ করি সেই তাকিয়ে দেখে না, ঠিক আছে? তখন ও বলল কি, আমি তো আমার বউকে ফুটন্ত গোলাপ করে রাখি, হয়ে গেল ডোজ। এই যে শয়তানি ডোজ, শয়তানি ডোজ। যদি আবার অত্যাচার হয়, যদি কোনো বউকে কোনোভাবে অত্যাচার করা হয়, তাহলে ব্যাপারটা কেমন হবে? আরো অভিযোগ করবে, আর ঠিক মতো খেতে পায় না, ভালো মন্দ খেতে পায় না। আর বাস অধিকতর থেকে বললো, তুমি আমার কাছে এসো, আমি তোমাকে সুখে রাখবো। পরিষ্কার কথা এটা, তার মানে হলো তুমি আমার কাছে থাকলে আমি তোমাকে সুখে রাখতাম। এখান থেকে ঘর ভাঙবে না ভাঙবে না? এ হচ্ছে আল্লাহ ইউসুফি সুদুর ইন্নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই শ্রেণীর কথাবার্তায় এক প্রকার প্রচারণা, প্ররোচনা ও প্রলোভন রয়েছে। আর এ সকল কথা শুনে মহিলা দীর্ঘশ্বাস পড়ে, প্রলুব্ধ হয়, মনে আকাঙ্ক্ষা হয়, আক্ষেপ অনুতাপ আসে। ফলে সে স্বামীর কাছে তা দাবি করে বসে যা পূরণ করার ক্ষমতা স্বামীর নেই। বারবার বলার ফলে অশান্তি বাধে, সংসার সুখ ধীরে ধীরে ক্ষয় পেতে থাকে, শেষমেশ সংসারের শীষ মহল ভেঙে চূর্ণ হয়ে যায়। সংসারের যে মহল থাকে, সেই মহলটাকে পাকায় সিমেন্টের নাকি শীষ মহল কাঁচের? সত্যি করে বলেন আপনার, আপনার স্বামী স্ত্রীর যে বন্ধন, সেই বন্ধনটাকে লোহার বন্ধন না কাঁচের বন্ধন? কাঁচের বন্ধন, লোহার বন্ধন সংসার বিরল। তারপর অনেক সময় তালাক হয়ে যায়, অনেক সময় স্বামীর বন্ধনে থেকে আর একজনকে মনের স্বামী বানিয়ে নেয়, পরকিয়া করে, দুই তিন আরো বেশি সন্তানের মা হারা করে নতুন নগরের ইশারায় ঘর থেকে পলায়ন করে প্রেম নগরে গিয়ে নতুন বাসা বাঁধে। সেক্ষেত্রে একজন পুরুষের সোনার সংসার পুড়ে ছাই হয়ে যায়, ছেলে মেয়েরা আশ্রয়হীন হয়ে যায়, হয়তোবা বড় হয়ে তারা অপরাধের পথ বেছে নেয়, বংশের কুলমান নষ্ট হয়, থানা পুলিশ কোর্ট কাছারি হয়, তাতে কত শত শত টাকা, হাজার হাজার টাকা খরচ হয়। এত ক্ষতি যে পুরুষে করে সে কি মুসলিমদের দলভুক্ত থাকতে পারে? কোন মুসলিমের চরিত্র কি এমন হতে পারে? অনুরূপ খাদেম, চাকর বা দাসদাসীর ক্ষেত্রেও নানা বিপত্তি আনে। এক শ্রেণীর মানুষ যাদের চরিত্র মুসলিমের চরিত্র নয়, এটা দাসদাসীর ক্ষেত্রে এরকমও করে। আমি একটা কথা বলতে ভুলে যাব, আমরা দেখেছি যে আমাদের সমাজে এক শ্রেণীর হুজুর মানুষ আছে, যারা যেখানে ইমামতি করে সেখানেই তারা খালা, কাউকে খালা বানায়, কাউকে বোন বানায়, কাউকে হ্যাঁ ফুপু বানায়, কাউকে এই বলে বাড়িতে যাওয়া আসা করে, তারপরে ঝাড়ফুঁকের নামে মহিলার সংস্পর্শ গ্রহণ করে, এমনকি মহিলার দেহ স্পর্শ করে কি করে, তেল মালিশ করে দেয়, তেল পড়া তেল মালিশ করে, ঘরের লোক ভয় পায়, বাবারে জিন পেয়েছে। এই এক শয়তান ভাবির কাছে এই এক ফুসমন্ত্র পড়ার অনেকে আবার একাকিত্বের সুযোগও চায়, আউযুবিল্লাহ। এই এক শ্রেণীর শয়তান যারা ঘর ভাঙে, আর এক শ্রেণী যারা খাদেমকে প্ররোচিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান খাব্বাবা ইমরাতান আলা যাওজিহা আও আবদান আলা সাইয়িদিহি। যে ব্যক্তি কারো স্ত্রী অথবা কৃতদাসকে তার স্বামী বা প্রভুর বিরুদ্ধে প্ররোচিত করে, সে আমাদের দলভুক্ত নয়। অন্য এক হাদিসে আছে, লাইসা মিন্না মান হালাফা বিল আমানা ওয়া মান খাব্বাবা আলা ইমরিন যাওজাতাহু আও মামলুকাহু ফালাইসা মিন্না। সে ব্যক্তি আমার দলভুক্ত নয় যে আমানতের কসম খায়, আর যে ব্যক্তি কোন স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে অথবা কোন দাসকে তার প্রভুর বিরুদ্ধে প্ররোচিত করে, সে ব্যক্তিও আমার দলভুক্ত নয়। বাস আজকে এই পর্যন্ত, বাকি আরো আছে ইনশাআল্লাহ, অন্য এক সুযোগে কমপ্লিট করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, যা শুনলাম তার উপরে যেন আমল করতে পারি। সংসার সুখের হয়, সংসার সুখের হয় রমণীর গুণে, আর রমণী আর কি বল, রমণী সুন্দর হয় কিসে? সতীত্ব রক্ষণে। এটা তো আমাদের বাংলা প্রবাদেই আছে, ঠিক আছে? রমণী যদি নষ্ট হয়ে যায়, বাস নষ্ট যদি হয়ে যায়, সংসার নষ্ট হয়ে যাবে। তো পুরুষ সংসার সুখের হয় পুরুষের গুণে হতে পারে, স্বামী স্ত্রী ভালো পুরুষ খারাপ। তো যেন আমরা সংশোধন করে নিতে পারি মোট কথা, সব সময় সংশোধনের জন্য বলা, সংশোধনের মধ্যে চলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রাব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।